কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দা খুঁজে দা যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকব, তোমাকেই সুর তোমাকেই গান, বলো কেন একে কে যায়, আমি যে কে তোমার তুমি তা বুঝে না, ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না।